بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সারা বিশ্বের সৃষ্টিকর্তা যিনি সবকিছুর মালিক যিনি আমাদের দুনিয়া আখেরাত ইহকাল পরকাল সবকিছুর মালিক আমাদের হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জীবন দান করেন যিনি মৃত্যু দান করেন যিনি সুখ দান করেন যিনি মানুষকে দুঃখে নিমজ্জিত করেন সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক সবকিছুর সৃষ্টিকর্তা সবকিছুর রিজিক দাতা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগি দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন এবং সমস্ত আম্বিয়ারা যেমন দাওয়াত দিয়েছিলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের তাওহীদের ওয়াহদানিয়াতের একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে সবকিছু তাঁর রিজিক দাতা যে একমাত্র তিনি এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য সমস্ত আম্বিয়া এবং রাসূল প্রেরিত হয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাওহীদের দিন আল্লাহর একত্বের দিন নিয়ে এসেছিলেন মানব জাতি পর্যন্ত আল্লাহ সাল্লি আলিহি আল্লাহ বারিক আলিহি আজকে সংক্ষেপে আলোচনা করব কারণ সময় সোয়া নটা হয়ে গেছে আর আপনাদের সাথে এর আগে ওয়াদা আছে যে দশটায় আমরা আলোচনা শেষ করে দেব গত সপ্তাহের বা তার আগের কয়েকটি প্রশ্নও আছে যার উত্তর দেওয়াও জরুরি সেই জন্য খুব সংক্ষেপে আলোচনা করব আর বিষয়বস্তু হচ্ছে এই তাওহীদ সম্পর্কে আল্লাহর একত্ব সম্পর্কে তাওহীদের কথা যখন বলি যদিও শব্দটি অনেকেই যারা আরবি ভাষা বুঝেন না তারা বুঝেন না কিন্তু আল্লাহর একত্ব এ কথাটি বুঝেন এটি হচ্ছে দীন ইসলামের বৈশিষ্ট্য এমন এক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আর কোনো দিনে নেই যেসব দিন আল্লাহ পাক কোন জামানায় কোন কালে নাজেল করেছিলেন মনোনীত করেছিলেন তারপরে সেই দিনগুলি সেই ধর্মগুলি বিকৃত হয়ে গেছে সেসব দিনেও নেই সেসব দিনের অনুসারীদের মধ্যেও নেই এবং যেসব ধর্মগুলি মানুষরা তৈরি করেছে সেসব ধর্ম নেই। আমি যে দুটি কথা বললাম এর দ্বারা আশা করি বুঝতে পেরেছেন যে তাহলে যেই সব ধর্ম রয়েছে দিন ইসলাম ছাড়া সেগুলি দুই রকমের, দিন ইসলাম ছাড়া যেসব ধর্ম রয়েছে তার দুই রকমের। এক রকমের ধর্ম যেগুলো মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখদের ধর্ম, জৈন ধর্ম, এই রকম ধর্মগুলি হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম। এসব ধর্ম ঐশী বাণীর ভিত্তিতে পৃথিবীতে আসেনি, কিছু মানুষরা এগুলিকে রচনা করেছে। আর ছোটকাল থেকে আমরা পড়েছি যে হিন্দুদের লেখা ইতিহাসের বই যে বেদ রচনা করেছে কারা, আর্যরা বেদ রচনা করেছে। আর্যরা যখন ভারতে আগমন করে আজকে থেকে 3,500 বা 4,000 বছর আগে আসার পরে তারা বেদ রচনা করেছে, তাহলে তাদের কথা দ্বারা স্পষ্ট যে এগুলি হচ্ছে মানব রচিত ধর্ম, আর্যদের রচিত ধর্ম হিন্দু ধর্ম। আর তারপরে যেহেতু মানুষের তৈরি করা, সুতরাং নতুন নতুন কথা, নতুন নতুন কাজ, নতুন নতুন কর্ম ধর্মের নামে ঢুকতেই আছে, ঢুকতে আছে, ঢুকতে আছে, বাড়তে আছে, বাড়তি ঘাটতি হতেই আছে। এ হলো মানুষের তৈরি করা ধর্মের অবস্থা। আর কিছু ধর্ম আছে যেগুলি আল্লাহ ফাকরাবুল আলমী নাজেল করেছেন আকাশ থেকে কোনো কালে এবং সীমিত কালের জন্য, তারপরে সেই ধর্মগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, কিন্তু সেই কিতাবগুলির নাম বাকি থেকে গেছে। আর তাতে কিছু অংশ আল্লাহর নাজিলকৃত থাকলে অধিকাংশ অংশ বিকৃত হয়ে গেছে, যেমন তাওরাত, যেমন ইনজিল। তাওরাত আল্লাহ পাক নাজিল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, কিন্তু এই কিতাবগুলি বিকৃত হয়ে গেছে। সুতরাং কিতাব যখন গ্রন্থই বিকৃত তখন ধর্মই হচ্ছে বিকৃত। এই জন্য খ্রিস্টান ধর্ম বিকৃত যদিও আল্লাহর নাজিলকৃত ধর্ম, ইনজিলের ধর্ম যদিও আল্লাহর নাজিলকৃত ধর্ম ছিল কিন্তু বিকৃত ধর্ম, আসল রূপে নেই। বলাই মুশকিল যে কোনটি সঠিক কোনটি বেঠিক, কোনটা ঠিক কোনটা ভুল। এইরকমই যারা মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবি করে ইহুদিরা, তারা সঠিক ধর্মের ওপর নেই, এমনকি মুসা আলাইহিস সালামের যে দিন নাজেল হয়েছিল তার ওপরও নেই। একে তো সেই দিন রহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তা রহিত ঘোষণা করেছেন, ক্যান্সেল বাতিল সেই দিন, সেই ধর্ম বাতিল। তার ওপর সেই দিনের অবস্থা হচ্ছে যে তা বিকৃত, তাওরাত বিকৃত, ইনজিল বিকৃত, আসল রূপে নেই। কোরআনে করিমকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বৈশিষ্ট্য দান করেছেন, তা হচ্ছে কোরআনে করিমের শব্দে কেউ বিকৃতি নিয়ে আসতে পারবে না, অক্ষরে কেউ বিকৃতি নিয়ে আসতে পারবে না। কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থী হবে যারা ইসলাম ধর্মের নামে আল্লাহ ছাড়া অন্যের পূজা করবে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে, যারা শিরক করবে, বিদাত করবে, নতুন নতুন কাজ করবে কিন্তু ইসলাম ধর্মের নামে, তারা কোরআনে করিমের আয়াতের অর্থের বিকৃতি ঘটাবে, তা ঘটিয়েছে। মাজার পূজারীরা, কবর পূজারীরা, পীর পূজারীরা, যতগুলি বাতিলপন্থী সুফিবাদে যারা বিশ্বাসী, যতগুলি সুফিবাদ রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, চরমনাই শস্যিনা থেকে শুরু করে আটরসি মাইজভান্ডারি, যত তরিকা রয়েছে, আর একটু পুরনো তরিকাগুলি, সেই তরিকাগুলি থেকে নতুন নতুন তরিকাগুলি, জনসাধারণ যেহেতু এই তরিকাগুলি বুঝে, পুরাতন তরিকা থেকে যে তরিকাগুলি এসছে, মোজাদ্দেদি তরিকা, চিস্তি তরিকা, কাদেরী তরিকা, সাহারওয়ার্দী তরিকা, নকশবন্দি তরিকা, এগুলি হচ্ছে তরিকা। তো এই সব তরিকাগুলি হচ্ছে কি, মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা। আর এই মানুষ যে তৈরি করেছে, যেমন হিন্দুদের ধর্ম রচিত, মানব রচিত, এরকম এগুলি মানুষ রচিত, মানুষের তৈরি করা। এতে কিছু তারা সাহারা নেওয়ার চেষ্টা করেছে, তারা কিছু প্রমাণ টেনে নিয়ে আসার চেষ্টা করেছে কোরআন থেকে, হাদিস থেকে, কিভাবে কোরআন এবং হাদিসের অর্থে বিকৃতি ঘটিয়ে অপব্যাখ্যা করে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্যে কোরআন কারিমে সেই আয়াতগুলি নাজিল করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসগুলি সেই উদ্দেশ্যে বলা হয়নি, যে উদ্দেশ্যে তারা সেগুলির অপব্যাখ্যা করে তারা ব্যবহার করে। তো এইভাবে শিরক ঢুকেছে মুসলিম উম্মতে। বলছিলাম যে তাওহীদ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, তাওহীদ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, সে কথায় ফিরে আসি। তাছাড়া যতগুলি ধর্ম রয়েছে সেগুলিতে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। আর ইসলামেও, ইসলামে যারা অনেকেই মুসলিম বলে দাবি করে, ইসলামের কিতাব হেফাজত রয়েছে, সুরক্ষিত রয়েছে, অর্থাৎ কোরআনে কারিম মাহফুজ রয়েছে, সুরক্ষিত রয়েছে, তাতে শব্দের বিকৃতি ঘটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি সুরক্ষিত রয়েছে, হেফাজত রয়েছে, কিন্তু মুসলিমদের বিভিন্ন দল এমন তৈরি হয়েছে যারা ইহুদি খ্রিস্টান হিন্দুদের পথের পথিক হয়েছে, তাদের অনুসরণ করেছে তাদের ধর্মকে বিকৃতি করার ক্ষেত্রে, জি, তাদের ধর্ম নতুন করে রচনা করার ক্ষেত্রে, তাদের ধর্মে সংযোজনের ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে, ঘাটতি বাড়তি করানোর ক্ষেত্রে, যেমন হিন্দুরা রচনা করেছে, তো মুসলিম বিদাতিরা, কবর মাজার পূজারী সুফিবাদীরা এরা রচনা করেছে কিছু, আর যেমন ইহুদি নাসারা বিকৃত করেছে তাদের কিতাবগুলিকে, তেমনি তারা অর্থের বিকৃতি করেছে, যেহেতু কোরআনে কারিমের শব্দের বিকৃতি তারা করতে পারবে না, এটি হচ্ছে কোরআনে কারিমের মুজিজা, অলৌকিকত্ব। কোরআনে কারিম এমন একটি কিতাব যেই কিতাব লক্ষ লক্ষ মানুষের সিনাই রয়েছে, অন্তর রয়েছে, মাহফুজ রয়েছে। কোরআনে কারিমের কপিকে যদি বিকৃত করে দেওয়া হয়, যেমন এক শ্রেণীর কাফের আজকাল চেষ্টা চালাচ্ছে, আজকাল কম্পিউটারের যুগে কম্পিউটারে কোরআন, মনে করবেন না যে সবসময় ঠিক আছে কম্পিউটার, কারণ এসব প্রোগ্রামিং করছে কাফেররা। সুতরাং এই ক্ষেত্রে কম্পিউটার যেটা, কম্পিউটারে যে কোরআনে কারিমের আয়াতগুলি আসছে, আপনার মোবাইলের সেটে যে কোরআনে কারিমের আয়াতগুলি আসছে, অনেক সময় আপনি ধোকা খেয়ে যেতে পারেন, তাতে বিকৃতি ঘটাতে পারে, কোরআনে কারিম প্রেসে ছাপিয়ে তাতে বিকৃতি ঘটাতে পারে, এর সম্ভাবনা আছে। কিন্তু লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েদের সেনায় বুকে যে কোরআনে কারিম মাহফুজ রয়েছে, জি, কিতাবেও রয়েছে আর সদূরে রয়েছে, অর্থাৎ বক্ষেও রয়েছে, এই সিনা থেকে, এই বক্ষ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, আর তা বিকৃত করা সম্ভব নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের যে মুজিজা, অলৌকিকত্ব, হেফাজতের, আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজে এই আয়াত লিখে রেখেছেন, লওহে মাহফুজে, আর সে আয়াত নাজিল করেছেন আজকে থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যখন কোরআন নাজিল হচ্ছে সেই সময়, বরং তার প্রথম দিকেই, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন, এই যিকির, এই উপদেশ, দীনে ইসলামের উপদেশ, উৎস কোরআন এবং সুন্নাহ হাদিস নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লহাফিজুন, আর নিশ্চয় আমি তার হেফাজত করব, নিশ্চয় আমি তার, ওয়া ইন্না লাহু লহাফিজুন, আর নিশ্চয় আমি আল্লাহ তার হেফাজত করব। আল্লাহ স্বয়ং বলছে, আল্লাহ হেফাজত কাকে দিয়ে করবেন, কাকে হাফেজ বানাবেন, কার বুকে রেখে আল্লাহ হেফাজত করবেন, কার খেদমত দিয়ে আল্লাহ হেফাজত করবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। কখনো আরবি ভাষীকে দিয়ে আল্লাহ করেছেন, তো কখনো আনারবদেরকে দিয়ে আল্লাহ পাক কোরআন হাদিসের হেফাজত করেছেন, কখনো বাংলা ভাষী কিছু আলেমদেরকে দিয়ে আল্লাহ পাক হেফাজত করবেন, কখনো উর্দু ভাষী কিছু আলেমকে দিয়ে হেফাজত করবেন, কখনো আরবি ভাষী কিছু আলেমকে দিয়ে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল এই ভাগ বন্টন করেছেন হেফাজতের ব্যাপারটিকে, কোরআনে করিমের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। যখন কোরআনে করিম সুরক্ষিত মাহফুজ, তখন কোরআনে করিম দ্বারা যে আকীদা, যে বিশ্বাস, যে ঈমান, যে তাওহীদ, যে একত্ব প্রমাণিত হয় তা সুরক্ষিত। এই জন্য দীনে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে কি, তাওহীদ, একত্ব, আল্লাহর একত্ব। এই আল্লাহর একত্ব কোন ধর্মে পাবেন না, যদিও তাওহীদের জন্য তাওরাত নাজিল হয়েছিল, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্বকে মানব জাতির মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তাওরাত নাজিল করা হয়েছিল। ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদাম ওয়া নূর, আল্লাহ বলছেন আমি তাওরাত নাজিল করেছি যাতে হিদায়াত রয়েছে, যাতে আলো রয়েছে, তাওহীদের আলো রয়েছে, যাতে তাওহীদ একত্বের দিকে নির্দেশনা, হিদায়াত রয়েছে, আল্লাহ বলছেন। কিন্তু তা বিকৃত হয়ে গেছে, তার অনুসারীরা বিকৃত, ধর্মকে বিকৃত করে দিয়ে শিরক কুফরিতে লিপ্ত হয়ে গেছে, এরকমই ইনজিলের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য রেখেছেন, যদিও আজকের জামানায় মুসলিমদের মধ্যে তৌহিদবাদী, তৌহিদের অনুসারী, আল্লাহর একত্বে বিশ্বাসী এবং আল্লাহর একত্বের বাস্তবায়নকারী মুসলিমদের সংখ্যা মুশরিক মুসলিমদের তুলনায় কম, কথা বুঝতে পারলেন? অর্থাৎ মুসলিমদেরকে যদি ভাগ করা হয় দুই ভাগে, একদল হচ্ছে আকীদায়, বিশ্বাসে, আমলে, কাজে কর্মে, স্বীকৃতিতে, অনুমোদনে, সবকিছুতেই মুয়াহিদ, মানে আল্লাহর একত্বে বিশ্বাসী এবং একত্বের বাস্তবায়নকারী। আরেক দল মুসলিমকে করেন এর বিপরীত, কি, তাদের আকীদায় শিরক ঢুকে রয়েছে, আল্লাহর সাথে অংশীদার করে ফেলেছে আকীদার বিশ্বাসের ক্ষেত্রে, তাদের কাজে কর্মে কথায় চাল চলনে শিরক ঢুকে রয়েছে। দুই ভাগে যদি ভাগ করেন তো মুশরিক মুসলিমদের সংখ্যা বেশি হবে। মুসলিম এই জন্য বলছি তারা জাতিগত মুসলিম, আসলে তারা মুসলিম নয়, কিন্তু মুসলিম এই জন্যই তাদেরকে বলছি যে তারা জাতিগত মুসলিম, তারা জাতিতে মুসলমান, দাবিতে মুসলমান, কোরআনের প্রতি ইমানের দিক দিয়ে দাবি করার দিক দিয়ে মুসলমান, রাসূলের প্রতি ইমান বিশ্বাসের দিক দিয়ে মুসলমান, পরকালের প্রতি ইমান বিশ্বাসের দিক দিয়ে তারা মুসলমান। সেই জন্য বলছি যে মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করা, আর না হলে মুসলিম সেই ব্যক্তি যেই ব্যক্তির আকীদা আমল কাজ কর্ম সব হচ্ছে আল্লাহর জন্য, তাতে রয়েছে একত্বের বাস্তবায়ন, তাওহীদের বাস্তবায়ন, সেই ব্যক্তি আসলে মুসলিম। আর যাদের আকীদা আমলে বড় শির ঢুকে রয়েছে তারা মুসলিম নয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুশরিক বলে আখ্যায়িত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচটি জাতির কথা উল্লেখ করেছেন, কোরআনে কারিমে পাঁচটি জাতি ছাড়া অন্য কোন জাতির কথা আল্লাহ উল্লেখ করেননি, পাঁচটি জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন। মানব জাতিকে আল্লাহ পাঁচ ভাগে বিভক্ত করেছেন। পাঁচটি জাতির আলোচনা রয়েছে কোরআনে কারিমে। একটি জাতির নাম হচ্ছে ইয়াহুদ, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিল নাসারা আলা শাই, ইহুদিদের কথা আল্লাহ বলেছেন। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আর দ্বিতীয় জাতি হচ্ছে খ্রিস্টান, তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। জি, দুটি জাতি হলো, আর আরেকটি জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারা মুশরিক, মুশরিকদের কথা। জি, তারা মুশরিক, মুশরিক বলেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তারা মুশরিক ছিল। জি, তো এই তিন নম্বর হলো মুশরিক। মুশরিক কারা? যাদের আকীদা আমলে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, সে প্রতিমা পুতুলকেই হোক, আর কবর মাজারকেই হোক, আর কোনো গাছ গাছড়াকে হোক, কোনো কিছুকে হোক না কেন, নদীকে হোক, পাহাড় পর্বতকে হোক, আর আগুনকে হোক, অগ্নিপূজকদের মতো কোনো কিছুকে হোক না কেন, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তার প্রভুত্বে অথবা তার ইবাদত বন্দেগীতে, তারা মুশরিক। এতই শ্রেণী মানুষ। চতুর্থ শ্রেণী কে হইতে পারে? দেখি আপনাদের কাছ থেকে জবাব নি। হ্যাঁ, পাঁচ ভাগ বললাম না, যে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে পাঁচ ভাগে বিভক্ত করেছেন এবং তাদের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, চার নম্বরে কারা? নাস্তিক। নাস্তিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন উল্লেখ করেনি একটি আয়াত ছাড়া, আর তারা ওই মুশরিকদেরই অন্তর্ভুক্ত। কারণ মুশরিক যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আর যে ব্যক্তি নাস্তিক সেই ব্যক্তি তার মনের পূজা করল, তাদেরকে বলা হয়েছে মনের পূজারী, তাদেরকে বলা হয়েছে আফারা আয়তা মানি তবা এলাহু হাওয়াহু, যারা মনের পূজা করে, মনকে যারা এলাহ উপাস্য বানিয়ে ফেলেছে। সুতরাং মুশরিক বললে তারা নাস্তিকরা তাদের অন্তর্ভুক্ত। তাদের কথা একটি আয়াতে ওমা ইউহলিকুনা ইল্লা দাহর মা হাযিহি ইল্লা হায়াতুনা দুনিয়া, এই তো পৃথিবী হচ্ছে আমাদের পার্থিব জীবন, ভোগ বিলাসের জীবন, যাতে কিছু লোকেরা আমরা আজকে জন্ম নিচ্ছি আর কিছু লোক মরছে, আজকে কিছু লোক মরলো তো কিছু লোক আজকে জন্ম নিল, অমায়ুলেকনা ইল্লা দাহার, আর যুগের আবর্তন বিবর্তনে আমরা পৃথিবী থেকে ধ্বংস হবো, মরবো, আর কি আর কিছু নেই। একটি আচ্ছা নাস্তিক আল্লাহ পাক উল্লেখ করেনি, কারণ নাস্তিকতা মানুষের প্রকৃতি বিরোধী। এই জন্য নাস্তিকতার জন্য, নাস্তিকতার প্রচারের জন্য রাশিয়া, চায়না, বর্মা, হ্যাঁ এইরকম আরো পূর্ব ইউরোপের বেশ কিছু দেশ, এমনকি দক্ষিণ ইয়েমান পর্যন্ত ঢুকেছিল, কিন্তু কোন জায়গায় সাকসেসফুল, সফল হতে পারেনি। নাস্তিকতা হয়েছে মরমর অবস্থা। জি, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এই নাস্তিকতার দল কমিউনিস্টরা থাকলো, কিন্তু সেখানেও সাকসেসফুল হতে পারেনি। তারা বলছে আমরা কি একটু মডিফাই করা করা কমিউনিজম নিয়ে এসেছি, আমরা আসল কমিউনিজম নিয়ে আসেনি, কমিউনিজমের বাস্তবায়ন করা তারা দাবি করে না। জি, তাহলে জি, হ্যাঁ জি, চার নম্বর হচ্ছে মুনাফিক। কত আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের কথা উল্লেখ করেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, হ্যাঁ ইন্নাল মুনাফিকিনা হুমুল কাযিবুন। সূরা মুনাফিকুন একটি সূরার নামই হচ্ছে সূরা কাদ আফলাহ, কি সূরা, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূল মুনাফিক। আর মুনাফিকদের সংখ্যা পৃথিবীতে বহু আছে, বিশেষ করে মুসলিম সমাজে আজকাল যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কিন্তু মুসলিম সমাজের 90% মুসলিম, সেখানে হয়তো 10% কাফের বাস করে, সেই দেশে তাদেরকে নেতৃত্ব করতে হবে, সেই দেশে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে, সেই দেশে তাদেরকে রাষ্ট্রপতি হইতে হবে, সেই দেশে তাকে প্রধানমন্ত্রী হইতে হবে, সেই দেশে তাদেরকে থাকতে হবে, সুতরাং সেই গ্রামে বাস করতে হবে। সুতরাং কি করে, ভিতরে কুফরি গোপন রেখে মুসলিম হওয়ার কথা বলে যে আমি মুসলিম। অনেকে নাম রাখে, ডবল ডবল নাম রাখে, অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু, হ্যাঁ ঠিক না, নাম রাখে এরকম করে, এরা মুনাফিক। আল্লাহ পাকের মুনাফিকদের কথা উল্লেখ করেছেন কোরআনে কারিমে, বহু জায়গায় উল্লেখ করেছেন। কারণ মুনাফিক একটা শক্তিশালী দল ছিল মদিনায়, মদিনায় আসার পরে মুনাফিক জন্ম নেয়, মক্কা মুনাফিক ছিল না, দুর্বল থাকলে মুনাফিক জন্মায়। হ্যাঁ, যদি কাফেররা দুর্বল হয় তাহলে মুনাফিক জন্মায়, কাফের যদি শক্তিশালী হয় তাহলে মুনাফিক জন্মাবেন না। মক্কায় যেন মুনাফিক জন্মায়নি, মক্কায় একটি মুনাফিক খুঁজে পাবেন না। এক রহস্যের কথা শোনেন, মক্কায় যা ছিল কাফের, আবু জাহাল কাফের, আবু লাহাব কাফের, খোলাখুলি শত্রুতা করছে, প্রকাশ্য শত্রুতা, যা প্রকাশ্য নির্যাতন চালাচ্ছে মুসলিমদের ওপর, কিন্তু মদিনায় তা পাবেন না। মদিনায় দেখলো যেন উপায় নেই, আমাদেরকে সুখে থাকতে হলে এখন বলতে হবে যে মুসলিম, আর কাজ করতে হবে কাফেরদের বোধ করে, ইসলামের ক্ষতি করতে হবে। জি, এই জন্য আমি এর আগে আরেকটা আলোচনা বলেছিলাম যে মুনাফিক মুসলিম দেশগুলিতে পাবেন, কাফের দেশ মুনাফিক খুঁজে পাওয়া মুশকিল, কারণ সেখানে কুফরি শক্তি শক্তিশালী, সেখানে মুনাফিক করতে পারবে না, সেখানে তো প্রকাশ্য দ্বারা কুফরি করলে কোনো অসুবিধা নেই। চারটি দল হইল, আরেকটি দল, হ্যাঁ, মুমিন মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত জায়গায় আল্লাহ পাকের উপরে সম্বোধন করেছে, হে ইমানদারগণ, হে ইমানদারগণ। তাহলে তাওহীদবাদী কারা? মুমিন।